কি বর প্রিয় তুমি গৌরবর সহায় কি বর প্রিয় তুমি গৌরবর সহায় কি বর প্রিয় তুমি গৌরবর সহায় জানাও তুমি তোমার নাম গৌরবত গুণগান তোমার মত আমার চাই যেতে চাই মন যে আমার চাই যেতে চাই সোনার মদিনায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় সফায়াতের মালিক তুমি নবী সরোয়ার তোমার আরজ কবুল করে আল্লাহ পরোয়া শাফায়াতের মালিক তুমি নবী সরোয়ার তোমার আরজ কবুল করে আল্লাহ পরোয়া রোজ হাশরে কাছে ডেকো রোজ হাশরে কাছে ডেকো প্রেমের মহিমা দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় তোমার রাহে থাকে অটল অনর সারাখো চাই সকলে জীবিত ইমান সাহস পরাম তোমার রাহে থাকে অটল তাই তো হাজার বাধা মেনে তাই তো হাজার বাধা মেনে কাবার ঠিকানায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় হীরার আলো জ্বালাও তুমি হীরার আলো জ্বালাও তুমি আঁধার দুনিয়ায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় হীরার আলো জ্বালাও তুমি হীরার আলো জ্বালাও তুমি আঁধার দুনিয়ায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায় দুঃখীদের প্রিয় জান তুমি গরিবের সহায়।